الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها يغشى وجوههم النار وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يغشي الوجوه وساءت مرتفقا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব জীবনের চলার পথে সবসময় হক ও বাতিলের দ্বন্দ্ব সম্মুখীন হতে হয়, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব সংঘাতে পৃথিবী সর্বদা বিপর্যস্ত, মানুষকে এর মধ্য দিয়েই চলতে হয়, সবসময় বাতিলকে এড়িয়ে সত্যকে সামনে নিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু বাতিল কখনই সত্যকে ছাড়তে চায় না, তাই প্রতি মুহূর্তে সে বাধা হয়, আর বাতিলের বাধা ডিঙিয়ে যেতে গেলে বাতিলের হামলা সহ্য করতে হয়। সত্য এবং মিথ্যা এই দুটিকে যাচাই করা সম্ভব মানুষের জন্য, তার জ্ঞানের জন্য, তার নিজস্ব বিবেকের দ্বারা অনেক সময় সম্ভব হয় না। সেজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে চিরন্তন হেদায়ত নাজিল হয়েছে, যেটা সত্যের একমাত্র মানদণ্ড। তার বিপরীত যেটা সেটাই হয় জুলুম বা সীমা লঙ্ঘন। আমরা প্রতি বক্ত সালাতে, প্রতি রাকাতে এহদিনা সিরাতাল মুস্তাকিম বলি, সূরা ফাতিহা পড়া পাঠ করা ফরজ। সূরা ফাতিহার প্রধান আকুতি, প্রধান প্রার্থনাই হচ্ছে এহদিনা সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। সরল পথের ব্যাখ্যা হচ্ছে পুরা কোরআন, আর সরল পথের বাইরে যাওয়াটি হল জুলুম। জুলুম জুলমাতুন ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন আজ জুলম জুলমাতুন ইয়াউমুল কিয়ামা। জুলুম হচ্ছে কিয়ামতের দিন ঘন অন্ধকার স্বরূপ। ছোট্ট কথার মধ্যে বড় বিষয় নিহিত আছে, এর ব্যাখ্যা অন্য হাদিসে আসবে। আল্লাহ বলছেন অকুরিল হক মের রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। হে রাসূল, আপনি বলে দিন যে হক আসে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, অতএব যে ব্যক্তি ইচ্ছা করে সে হকের উপরে বিশ্বাস স্থাপন করুক, যে ব্যক্তি ইচ্ছা করে সেটাকে প্রত্যাখ্যান করুক। মনে রেখো, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমরা জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। জালেম কারা? যারা হক জানে অথচ স্বীকার করে না, হক থেকে দূরে চলে যায়, নিজের ইচ্ছা বা খাম প্রবৃত্তির অনুসরণ করে। আহাত বিহিম সুরাদিকুহা ইয়াখশা ওয়ুজুহাহুম আন-নার, আগুনের বিষ্টনি তাদেরকে ঘিরে থাকবে। ইয়াখশা ওয়ুজুহাহুম আন-নার, তাদের চেহারাগুলোকে আগুন দিয়ে ঝলসে দেওয়া হবে। ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহল, যখন তারা পানি পান করার জন্য আকুতি জানাবে, ইউগাসু বিমাইন কাল মুহল, তখন তাদেরকে গলিত ধাতু পানি হিসেবে পান করানো হবে। পিতল বা লোহা বা তামা যখন আগুনে গলানো হয়, তার অগ্নুত্তাপ আরো বেড়ে যায়, অনেক বেশি পরিমাণ হয়ে যায়। আর ওইটা যখন খেতে বলা হয়, গলাধকরণ করা হয়, তখন পুরা কলিজা জ্বলে যায়। ওইটাকেই আল্লাহ পাক উদাহরণ হিসেবে পেশ করছেন। বা ইয়াস্তাগীসু, যখন তারা যদি তারা পানি পান করতে চায়, ইউগাসু বিমাইন কাল মুহল, তাদেরকে গলিত ধাতু পানি হিসেবে, পানীয় হিসেবে দেওয়া হবে। বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাক, কতই না মন্দ পানীয় এবং কতই না মন্দ আশ্রয় সেটা। জালেমদের জন্য এই ভয়ঙ্কর হুঁশিয়ার বাণী শোনানো হয়েছে সূরা কাহফ 29 নম্বর আয়াতে। জালেমদের সম্পর্কে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে বেশ কিছু হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কয়েকটা আপনাদের শুনিয়ে দিই। মানে আবু মুসা আল-আশারী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু সুম্মা ক্বরা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল বুরা ওয়াহিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। মুত্তাফাকুন আলাইহি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক জালেমদেরকে সুযোগ দেন, ঢিল দেন, অবকাশ দেন। হাত্তা ইযা আখযাহু লাম ইফলিতহু, যখন চরম সময় উঠে যায়, আল্লাহ পাক তাকে পাকড়াও করেন, পাকড়াও করার পরে আর তাকে কোনো সুযোগ দেন না, সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দেন। অতঃপর আল্লাহ রাসূল এই আয়াতটি পাঠ করলেন, وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه اليم شديد, তোমার প্রভু যখন কোন জনপদকে পাকড়াও করেছেন, যে জনপদ ছিল জালেমা অর্থাৎ অত্যাচারী নিজেদের উপরে, ان اخذه اليم شديد, তখন তার সে পাকড়াও ছিল অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত কঠিন। আপনারা ইতিহাস জানেন, ফিরাউনের উপরে যখন আল্লাহ পাকড়াও নেমে এসেছিল, কেমনটি সেটা হয়েছিল। ফেরাউন এবং তার 7 লক্ষ 7.5 লক্ষ ইসরায়েলের রওয়ায়ত অনুযায়ী সেনাবাহিনীর কোন চিহ্নই দুনিয়াতে আর ছিল না, সব সঙ্গে সঙ্গে শেষ, এটা অকল্পনীয়। আল্লাহ যখন কাউকে পাকড়াও করেন, এমনি করেই পাকড়াও করেন, কিন্তু দুর্ভাগ্য মানুষ এটা বুঝতে পারে না। আল্লাহ বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি জালেমদেরকে আস্তে আস্তে আস্তে আস্তে টান দিয়ে কাছাকাছি নিয়ে আসি, কিন্তু ওরা বুঝতে পারে না। আমি যে ওদের উপরে ওদেরকে আস্তে আস্তে আস্তে সংকুচিত করে নিয়ে আসতেছি, ওরা বুঝতে পারছে না, অহংকারে ফেটে পড়ে, কিছুই আমার হবে না, আমার এত সেনাবাহিনী আছে, এত জনগণ আছে, এত ক্যাডার আছে, এত টাকা আছে, কে আমাকে ঠেকায়। যত ওর উপরে গজব নেমে আসে, ও ততই অহংকার দেখায়। আল্লাহ বলছেন, ওয়া উমলি লাহুম, আমি ওকে ঢিল দেই, অবকাশ দেই। ইন্না কায়দি মতিন, কিন্তু আমার এই কৌশলটা অত্যন্ত সুনিপুণ, অত্যন্ত মজবুত। ধীরে ধীরে তাকে নিয়ে আসি এমন কিনারে যেখান থেকে ফেলে দিল সে আর উঠতে পারে না। এই যে আল্লাহর এই যে পন্থা পদ্ধতির মধ্যে, আল্লাহ কোন জালেমকে একদিনে মারেন না, তাকে সুযোগ দেন, সে যেন তওবা করার সুযোগ পায়, যেন নিজের বিবেকে অনুতাপে অনুশোচনায় যেন সে ফিরে আসে। ইব্রাহিম এক ইসরায়েলি বর্ণনা অনুযায়ী যেটা হিসাবে পাওয়া যায়, তাতে ফিরাউনের মতন একজন জালেমকেও আল্লাহ পাক 20 বছর সুযোগ দিয়েছিলেন এবং 9টা গজব একটার পর একটা নামিয়ে দিয়েছিলেন, যাতে ও বুঝে যে আল্লাহ আমার পরে নারাজ হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন। কিন্তু ওই কিছু বোঝে নেই, অহংকারে ফেটে পড়েছিল। অবশেষ আল্লাহ তাকে এমন ধারা ধরলেন, চোখের পলকে দুনিয়াতে বিদায় হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত। আল্লাহ বলছেন ইন্না, আমি যখন ধরি কাদালিকা ইন আখযাহু আলীমুন শাদীদ, তার পকড়াওটা অত্যন্ত মর্মান্তিক এবং কঠোর হয়ে থাকে। মুত্তাফাকুন আলাইহি, মিশকাত হাদিস নম্বর 5124। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمه لاخيه من عرضه او شيء فليتحلله منه اليوم, যদি কেউ কোনো ভাইয়ের উপরে জুলুম করে থাকে, কোন রকম মজলামা সামান্যত জুলুম যদি থেকে থাকে তার ভাইয়ের প্রতি, মানে عرضه তার সম্মান ক্ষুণ্ণ করা, অসাইয়ুন অথবা অন্য যে কোনো জুলুম যদি সামান্যতম জুলুম যদি তোমরা কেউ করে থাকো, তাহলে ফালিয়াতে হাল্লাল হো মিনাল ইয়াম, তার কাছ থেকে ওই দিনেই সেটা মুক্ত হওয়ার চেষ্টা করো। ফালিয়াতে হাল্লাল হো মিনহুল ইয়াম, ওই দিনেই যেদিন তুমি জুলুম করবে ওই দিনে তার কাছ থেকে জুলুম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো, কারণ তোমার মৃত্যু ওই দিনে হতে হতে পারে। কবলা ইন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, যেদিন তোমার স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা কোনো কাজ দিবে না, সেদিন আসার আগে হে মানুষ, যদি তুমি কারো পরে সামান্যতম জুলুম করে থাকো, তাহলে ওই দিনেই সঙ্গে সঙ্গে তার নিকট থেকে মাপ নাও, ক্ষমা নাও এবং জুলুম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো ওই দিনেই। আলিয়ম অর্থ আপনারা বুঝতে পারছেন, ওই দিনে দেরি কর হবে না। ইনকান লাহু আমালুন সালেহুন, মনে রেখো কিয়ামতের দিন যদি তোমার নিজস্ব কোনো সৎকর্ম থাকে, উখিজা মিনহু বিকাদরি মাজলামাতিহি, তাহলে ওই সৎকর্ম থেকে নেওয়া হবে তোমার জুলুম পরিমাণ, যতটুকু তুমি জুলুম করেছো ওই জুলুম পরিমাণ জরিমানা হিসেবে তোমার সৎকর্ম থেকে উঠিয়ে নিয়ে ওই মজলুমকে দেওয়া হবে। দুনিয়া যেহেতু তুমি তার নিকটে ক্ষমা নাওনি, কিয়ামতের দিন তোমার বিচার হবে এটা, যে তোমার নিজস্ব সৎকর্ম যা আছে সেখান থেকে নিয়ে ওই তোমার হাতে যিনি অত্যাচারিত হয়েছেন, মজলুম হয়েছেন, গালি দিয়েছ তুমি যাকে, সম্মানহানি করেছো যাকে, তার যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছ, ওই ব্যক্তিকে দেওয়া হবে তোমার আমল থেকে, তোমার সৎকর্ম থেকে। ইল্লাম ইয়াকুন লাহু হাসানাতুন, আর যদি ও এতই অবাগা হয় যে ওর আমল নামায় কিচ্ছু নাই, ভালো কাজের কোনো খবরই নেই, খালি মন্দ আর মন্দ, তখন কি হবে? উখজা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহমিল আলাইহি, তখন যার উপরে সে জুলুম করেছিল তারও তো কিছু মন্দ আমল থাকতে তো পারে, তার ওই মন্দ আমলগুলো সব এনে জালামের আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। ফাহমিলা আলাইহি, এখানে চাপন হবে, রাওয়াহুল বুখারী। আখেরাতে যেহেতু টাকা পয়সার কোনো লেনদেন হয় না, আখেরাতে নেকি আর বদির লেনদেন হয়, যেহেতু আপনার আমলনামায় কিছু ভালো আছে কিছু মন্দ আছে, ওনার আমলনামায় কিছু ভালো আছে কিছু মন্দ আছে, ওই আমলনামার ওই হিসাবটা দিয়েই জরিমানা আদায় করা হবে। এরপরে হাদিসে আরো ব্যাখ্যা আসছে আরো সুন্দর। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ هي صحابي رأي تمرك جانو نشو كي قالوا المفلس فينا من لا درهم له ولا دينار ولا متاع. আমাদের মধ্যে তো সবচেয়ে নিঃস্ব সেই ব্যক্তি যার রৌপ্য মুদ্রাও নাই, স্বর্ণ মুদ্রাও নাই, কোন মালমত্তাও নেই, কিছু নাই, নিঃস্ব সেই তো। ফকাল ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো এই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন হাজির হবে সালাত নিয়ে, সিয়াম নিয়ে, জাকাত নিয়ে, অর্থাৎ অত্যন্ত বড় মুসল্লি, বড় সায়েম, বড় জাকাত দাতা ইত্যাদি। ওয়াতি কদ শতম হাযা ওয়া কযফ হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া যরব হাযা ওয়া সফক হাযা, পাঁচটা দোষের কথা রাসূল এখানে বলেছেন। তার বিরুদ্ধে বাদী হাজির হয়ে যাবে, কেউ বলবে যে এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল, কেউ বলবে কাজাফা হাজা এই ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মালা হাজা কেউ বলবে এই ব্যক্তি আমার ধন সম্পদ জবরদস্তি গ্রাস করেছিল, ওয়া সাফাকা দামা হাজা কেউ বলবে এই ব্যক্তি অমুক লোকের বা আমার রক্ত প্রবাহিত করেছিল, আমাকে খুন করেছিল, ওয়া জারাবা হাজা এই ব্যক্তি অমুক দিন আমাকে মেরেছিল অন্যায়ভাবে, আমি প্রতিশোধ দিতে পারিনি, হে আল্লাহ তুমি বিচার কর। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন ওই ব্যক্তির নেক আমলে যে সিয়াম, সালাত, যাকাত এক গাদা নেকি নিয়ে হাজির হয়েছে, ওতে ভেবেছে আমি জান্নাতে যাবই। এখন ওই লোকটার যত নেক আমল আছে ওই সব নেক আমল থেকে নিয়ে এই যার উপরে সে জুলুম করেছিল মজলুম ব্যক্তির উপরে দেওয়া হবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু, এমনি দিতে দিতে যদি ওই লোকটার সমস্ত নেক আমল শেষ হয়ে যায় হাজি সাহেবের, কবলা ইয়ুকযিয়া মা আলাইহি, তার জুলুমের বদলা শেষ হওয়ার আগেই যদি তার নেক আমল শেষ হয়ে যায়, উখজা মিন খাতায়াহু, তখন ওই যাদের উপরে সে জুলুম করেছিল তাদের প্রত্যেকের গুনাহগুলোকে নেওয়া হবে, নিয়ে এই হাজি সাহেবের আমলনামা চাপানো হবে। ফাত্তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, যেহেতু হাজি সাহেবের আমলনামে আর কোনো নেকি থাকলো না, এখন ওই মজলুমদের গুনাহগুলো তার আমলনামা চাপলো, অতএব এখন তাকে ওই গুনাহ অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটা মনে রাখবেন, আমাদের দেশের এই পরিস্থিতি আমাদের কাছে খুবই সুবিদিত, আমরা অর্থ উপার্জন করছি হারাম পন্থায়, মানুষের উপরে জুলুম করছি শক্তির বলে, প্রতি বছরে হজে যাচ্ছি টাকার জোরে, একা নয় ফ্যামিলি সহ, হজে গিয়েও মনে শান্তি পাচ্ছি না, আবার মাঝে ওমরা যাচ্ছি একাধিকবার। আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে হজ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ওমরা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কথা ঠিকই হাদিসে আছে, কিন্তু তার অর্থ এটা নয় যে আপনার কবিরা গুনাহ মাফ হয়। এটা আমাদের না জানার কারণেই আমাদের অনেক ভুল হয়ে যায়। কবিরা গুনাহ কশিন কাল তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ করবেন সঙ্গে সঙ্গে হজও করবেন, সালাত আদায় করবেন, সিয়ামও পালন করবেন, জুমার সালাত আদায় করবেন, ঠিক আছে, এগুলোর নাকি ঠিকই জমা হচ্ছে আপনার আমলনামায়, কিন্তু ওই যে কবিরা গুনাহটা করেছেন, কাউকে মেরেছেন, কাউকে ইজ্জত হরণ করেছেন, কাউকে অপবাদ দিয়েছেন, এইগুলোর গুনাহ কিন্তু ওটাও জমছে এটাও জমছে। হ্যাঁ, যদি ওখানে তওবা করতে পারেন তাহলে ওই গুনাহগুলো মুছে যাবে, ঠিক যখন কম্পিউটার থেকে ফাইল মুছে যায় আপনার আমলনামা থেকে ওই গুনাহগুলো মুছে যাবে যদি তওবা করেন, আর যদি তওবা না করেন ওগুলো ওখানে স্টোরড হয়ে থাকবে, জমে থাকবে, কিয়ামতের দিন ওইগুলো আপনার কাল হবে। এদিকে সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকির সব ওখানে কাফফারা আদায়ের পিছনে যদি ব্যয় হয়ে যায় তখন ওই আপনার বাদীর যত গুণা আপনার আমলনামে চাপন হবে তখন ওই গুণা নিয়ে আপনাকে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূলের নির্দেশ, যদি তুমি কোনো কারণে কারো উপরে জুলুম করেই বসো, কোনো কারণবশত হতেও তো পারে, মানুষের সমাজে বসবাস করি আমরা, তো সেই দিনে তুমি সেটা মিটিয়ে ফেলো। কবলা ইয়াতে ইয়ামুল্লা দিনারা ওলা দিরহাম, যেদিন টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো কাজে লাগবে না, সেই ভয়ঙ্কর কেয়ামতের দিন আসার আগেই তুমি তার কাছ থেকে তওবা করে নাও, তুমি তার কাছ থেকে নিজের জিম্মা খালাসি করে নাও, আর নইলে তোমারই সর্বনাশ হয়ে যাবে। জুলুম দুই ধরনের, একটা হলো আল্লাহর সঙ্গে জুলুম, একটা হলো বান্দার সঙ্গে জুলুম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাম ইয়ালবাস ঈমানাহুম বিজুলমিন, যেসব লোকের ঈমান আনলো এবং সৎকর্ম সম্পাদন করলো এবং তাদের ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করল না। এই আয়াত আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যে নিজের উপরে জুলুম করে না? আমরা তো ইচ্ছা অনুসারে নিজের উপরে জুলুম করি তো। তো আল্লাহর রাসূল জবাব দিলেন, না, এই জুলুম অর্থ সেই জুলুম নয়। তোমরা কি হজরতে তোমাকে সূরা লোকমানে লোকমান দাস ছেলেদেরকে যে উপদেশ দিয়েছিলেন সে আয়াতটা কি পড়নি? ওয়াকাল লোকমান লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, এখানে জুলুম হচ্ছে শিরক, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর বিপরীত আর একজনকে আল্লাহ বলা, আল্লাহর ক্ষমতার বিপরীতে আর একজনকে অনুরূপ ক্ষমতাসীন মনে করা, আল্লাহর গুণাবলীর বিপরীতে আর একজনকে অনুরূপ গুণাবলীর অধিকারী বলে বিশ্বাস করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আরোগ্যদাতা, আল্লাহ সন্তানদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ রুজিদাতা, আপনি আর একজনকে যদি অনুরূপ বিশ্বাস করেন, এটা হলো সবচেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম হয় না। এজন্য শিরককেও কোরআনে জুলুম বলে আখ্যায়িত করা হয়েছে। আরেকটা জুলুম হচ্ছে বান্দার উপরে বান্দার জুলুম, যেটা হাদিসে আপনাদেরকে ইতিপূর্বে শোনানো হল। বান্দার উপরে বান্দার জুলুম, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করেন না, আর আল্লাহর সঙ্গে জুলুম করলে যতক্ষণ আপনি তওবা না করবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক আপনার বা আমার সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু তিনি শিরকের গুনাহ মাফ করবেন না। পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন, তিনি শিরিক ব্যতীত যে কোনো গুনাহ বান্দার মাফ করতে পারেন। অন্যত্র তার কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে, আমায়ুশিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার মা লাহু ফিল আখিরাতি মিন আনসার। কঠিন অবস্থা, যে ব্যক্তি শিরিক করল, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তারপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন, কঠিন অবস্থা। তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার, এবং আখিরাতে তার কোনো সাহায্যকারী থাকবে না। আমাদের হয়তো ধারণা থাকবে যে আমার পীর আমাকে সুপারিশ করবেন, আমার রসুল আমাকে সুপারিশ করবেন, না, ওর জন্য আল্লাহ পাক একটু জোর করে যোগ করে দিয়ে বললেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার, আখিরাতে সে কোনো সাহায্যকারী পাবে না। অতএব শিরকের গুনাহ থেকে সাবধান, শিরিক আমাদের জীবনে হচ্ছে, প্রতিনিয়ত হামেশা হতে যাচ্ছে। আল্লাহর সঙ্গে আরেকজনকে আল্লাহ বলি না ঠিকই, কিন্তু আল্লাহর গুণাবলীর সঙ্গে আমরা হামেশা শিরিক করে থাকি। আরবের লোকেরাও আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, কিন্তু এরপরও তারা ছিল মুশরিক। আমাদের সম্পর্কেও আল্লাহ বলছেন, ওয়া ইউমিনু আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন, তোমাদের অধিকাংশ মানুষ মুমিন নয় বরং মুশরিক, পদে পদে আমরা শিরিক করি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এমনকি আমরা যে নাম রাখি, এর নামের মধ্যেও শিরিক আছে। নূর মোহাম্মদ, নূর আহমদ চলতেই আছে সবসময়, গুলাম রসুল, গুলাম মোহাম্মদ, গুলাম আহমদ, সব শিরকি নাম। এগুলো আশর কফিল আদা, অভ্যাসগত শিরক। ওরকম ভাবে মোহাব্বতের শিরক, আল্লাহ চাইতে বান্দাকে বেশি ভালোবাসি। কোরআন বলছে এক কথা, হাদিস বলছে এক কথা, আপনি আপনার পীর ওলি আউলিয়াকে তার কথাটাকে অগ্রাধিকার দিচ্ছেন, আল্লাহর চাইতে বান্দাকে বেশি ভালোবাসলেন, এটাও শিরক। ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের সন্তানকে ভালোবাসেন বেশি না আল্লাহকে ভালোবাসেন বেশি, এতটুকু পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছেন। নিঃসন্দেহে পিতা তার সন্তানকে বেশি ভালোবাসে, এতে কোনো যুক্তির দরকার নেই। এরপরও আল্লাহ চাচ্ছিলেন যে তার সন্তান হচ্ছেন যেন আমাকে সে বেশি ভালোবাসে। কি কঠিন কথা চিন্তা করতে পারেন। ঠিক অনুরূপভাবে আমার নবীও একদিন ওমরকে জিজ্ঞেস করে, এ ওমর, আমার ভালোবাসা অনুরূপ হতে হবে যেন তোমরা তোমাদের নিজের নফসের চাইতে ভালোবাসো। ওমর বলছেন, হে রসুল, এটা মানা যাবে না। আমি টাকা পয়সা চাইতে আপনাকে ভালোবাসতে পারি, দুনিয়ার সব কিছু চাইতে আপনাকে ভালোবাসতে পারি, এমনকি আমার সন্তানদের চাইতে আপনাকে ভালোবাসতে পারি, কিন্তু নিজের নফসের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। আল্লাহ রসুল বলছেন, না, তুমি তাহলে মুমিন হতে পারলে না। তোমাকে অবশ্যই নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর বলেন, হে রসুল, আমি এটা মেনে নিলাম। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, এখন ওমর তুমি মুমিন হতে পারলে। সাংঘাতিক কথা হচ্ছে না? রসুলকে ভালোবাসতে গেলে নিজের নফসের চাইতে বেশি ভালোবাসতে হবে, রসুলের জীবনের বিনিময়ে নিজের জীবন দিতে হবে। যখনই সেটা দিতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের মহব্বতকে আমি নিজস্ব রচিত বিধানের চাইতে অগ্রাধিকার দিতে যদি ব্যর্থ হই, ওখানে আল্লাহর বিধানের সঙ্গে শিরক হবে। শিরকের বিষয়টা খুবই কঠিন এবং খুবই সূক্ষ্ম এবং এটা বোঝা খুব জরুরি। আমরা যখন তখন যা খুশি তাই করি আর বলি, যে আমি কি কম বুঝি? আমাদের সর্বত্র একই শিরক চলছে, যেখানে আল্লাহর বিধানের সঙ্গে বিপরীত হচ্ছে আমরা সেখানে এড়িয়ে যাচ্ছি, ডাইরেক্ট বিরোধিতা করছি না বটে, পরিস্থিতির দোহাই দিয়ে, রাজনীতির দোহাই দিয়ে, পরিবেশের দোহাই দিয়ে ঠিকই আল্লাহর বিরোধিতা করে যাচ্ছি, এটাও শিরক। আমাদের সার্বিক জীবনে, বস্তুগত জীবনে এবং আকিদাগত জীবনে আমরা হরহাম সেগুলো করে যাচ্ছি। যদি আপনাকে কোরআনের আয়াত শোনানো হচ্ছে যে আল্লাহর নবী একজন মানুষ ছিলেন, আপনি বলছেন যে না, আমার নবী একজন নূর ছিলেন, তিনি নূরের নবী ছিলেন, এবং তার সিফত বয়ান করার জন্য বলা হচ্ছে তিনি যা পারতেন আমরা তা পারি না, অতএব নবীর সমতুল্য মানুষ হতে পারে না বিধায়, তার বিষয়টি আলাদা। তার সম্পর্কে এমন এমন উদ্ভট কথাবার্তা আমরা বলা শুরু করে দিয়েছি যা কোরআনের সঙ্গে ডাইরেক্ট সংঘাত সৃষ্টি করে। এমনকি তিনি মৃত্যুবরণ করলেও তিনি বেঁচে আছেন বলে আমরা বিশ্বাস করি, মৃত্যুর পরও তিনি আমাদের সব কিছু দেখছেন শুনছেন বলে আমরা বিশ্বাস করি। ওই অনুকূলে আমাদের শ্রদ্ধাভাজন অনুসরণীয় পীর বা ইমাম তারা মৃত্যুবরণ করেছেন বটে, কিন্তু ওরা মরেননি, ইন্তেকাল করেছেন, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে স্থানান্তরিত হয়েছেন, সেখানে গিয়ে তারা তাদের ভক্তদের সকল দুঃখ, সকল বেদনা, সকল আকাঙ্ক্ষা, সকল প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা রাখেন। এই আকীদা আমাদের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে গ্রহ করে আছে। অথচ কোরআন বলছে, ইন্নাকালা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দোয়া ইযা ওয়াল্লাউ মুদবিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় তুমি শোনাতে পারো না কোনো মৃত ব্যক্তিকে, নিশ্চয় তুমি শোনাতে পারো না কোনো বধিরকে যখন সে পালিয়ে যায়। অন্য আয়াতে আসছে, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যে কবরে গেছে তুমি তাকে কখনোই শুনাইতে পারো না। আর আমরা ধারণা করেছি কবরের পাশে গিয়ে কান্নাকাটি করলে কবরস্থ পীর আমার মনের কান্না শুনতে পান। এই যে ডাইরেক্ট কোরআনের সঙ্গে বিরোধ হচ্ছে, এরপরও আমরা নিজেদেরকে মুসলিম বলে গর্ববোধ করছি। আমরা যখনই যাচ্ছি ক্ষমতায় তখনই আল্লাহর বিধান বাদ দিয়ে নিজস্ব বিধান রচনা করছি, আর অধিকাংশ এমপি বাহাদুররা যখন ওটাকে সম্মতি দিচ্ছেন, প্রেসিডেন্ট তাকে সই করে দিচ্ছেন, ওটা আইনে পরিণত হচ্ছে, ওই আইন দিয়ে জনগণের উপরে জুলুম নির্যাতন চলছে, এটাকে আইনসম্মত হওয়ার কারণে। একবারও আমরা খুলে দেখি না এই আইনটি আল্লাহর কোরআনের রসুলের হাদিসের বিরোধী হচ্ছে না অনুকূলে হচ্ছে। আমরা সবাই মুসলিম এমপি, মুসলিম প্রেসিডেন্ট, মুসলিম প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ আমরা সবাই হাজি, বাংলাদেশের সকল নেতা হাজি সাহেব, তারা ধারণা করে নিয়েছেন যে হজ করা মাধ্যমে সমস্ত পাপ খলন হয়ে যাচ্ছে, কত কবিরা গুনাহ আমি করছি, কোরআনের বিরুদ্ধে আইন করছি, এরপরও ধারণা করে নিয়েছি আমি ক্ষমা পাব। এটা নয়, বুঝের ভুলের কারণে আমাদের এগুলো হচ্ছে। শিরক আমাদের সার্বিক জীবনে এসে যাচ্ছে, আমাদের সাংস্কৃতিক জীবনে, ইসলামী সংস্কৃতির বাইরে ইহুদি নাসারা এবং ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা জানি না যে কোনটা শিরক কোনটা বেদাত। নিজে হাতে রড সিমেন্ট দিয়ে শহীদ মিনার বানাচ্ছি মিস্ত্রিকে দিয়ে, আবার সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে ফুল দিয়ে নিরবতা পালন করছি, ওকে শ্রদ্ধা নিবেদন করছি। এটা তো মনে পড়ে যায় সে 4000 বছর আগে ইব্রাহিমের তার কমের সঙ্গে সে ডায়লগটা। ইব্রাহিম তার নেতাদেরকে বলেছিলেন, হাল ইয়াসমাউনাকুম ইজতাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, হে নেতারা, তোমরা যখন তোমাদের মূর্তিগুলোকে ডাকো ওরা কি শুনতে পায়? ওরা কি তোমাদের কোনো উপকার করতে পারে? ওরা কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? কম লোকরা কি বলবে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون, তারা বললে, হে ইব্রাহিম, তুমি তো বুঝতেই পারছ ওরা কিছু শুনতে পারে না, বলতে পারে না, কিন্তু বাপ দাদা চৌদ্দুর থেকে এটা চলে আসছে তাই আমরা করি। ফানাজাল্লাহ আকিফিন, এদের কাছে এসে আমরা দাঁড়িয়ে থাকি। 4500 বছর আগে মূর্তি ভঙ্গা ইব্রাহিমের জাতি ইব্রাহিমকে যে জবাব দিয়েছিল, আজকে সেই কাবাগৃহের মূর্তি ভাঙা মোহাম্মদের অনুসারী মুসলমানরা একইভাবে নিজেরা মূর্তির সরাসরি না বানিয়ে মিনার বানিয়ে প্রতিকৃতি খাড়া করে, ছবির সামনে খাড়া করে, ফুল দিয়ে নিরবতা পালন করে দাঁড়িয়ে ঠিক একই অবস্থা করছে, এরপরেও বলছে আমরা মুসলমান। যদি ওটা শিরক হয়, এটা কেন শিরক হবে না? ধর্ম নেতারা বলছেন, আমাদের হুজুররা সব বেঁচে আছেন, ধর্ম নেতা রাজনৈতিক নেতা আমাদের কোনই পার্থক্য নাই, উভয় নেতাই মোশরেক। ইন্না শিরক লাযুলমুন আযীম, মনে রাখবেন শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় পাপ। আল্লাহর সঙ্গে শিরক আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। বিধান রচনা করবেন আল্লাহর বিধান অনুকূলে হলে করবেন, নাহলে বাদ দেবেন। এটাই তো মুসলমান, এটুকু করার জন্য কোনো দলাদলির দরকার নেই। প্রত্যেক মুসলমানের ইমান এই দাবি করে, যে দলেরই আপনি হন না কেন, যদি আপনি মুসলমান হন আপনাকে অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। আর আল্লাহর বিধান শুধু মসজিদে নয়, পার্লামেন্টও, দোকান ঘরেও, ব্যবসা ক্ষেত্রেও, শিক্ষা ক্ষেত্রেও, সংস্কৃতির ক্ষেত্রেও, জীবনের যত ক্ষেত্রে মানুষ বিচারণ করে প্রতিটি ক্ষেত্রেই সে মুসলমান। এই ক্ষেত্রে মুসলমান, ওই ক্ষেত্রে কাফের, এটা হতে পারে না। মানুষের হৃদয়ের কন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ইমানের আলো যা জ্বলে, সে কখনোই কোনো ক্ষেত্রে মোশরিক, কোনো ক্ষেত্রে কাফের, কোনো ক্ষেত্রে মুমিন, কোনো ক্ষেত্রে মুনাফিক হতে পারে না। তার নানাবিধ রং হতে পারে না। সিবগত আল্লাহ মান আহসান মিন আল্লাহ সিবগা, সে আল্লাহর রঙে রঞ্জিত হয়। আল্লাহর চেয়ে উত্তম রং আর কিসের আছে? বান্দার সঙ্গে আল্লাহ শিরক, যেহেতু আল্লাহ সঙ্গে সঙ্গে কারো ঘাড় মটকে দেন না, এই জন্য আমরা ওটা উদারভাবে করে যাচ্ছি। কিন্তু বান্দার সঙ্গে যখন আমি জুলুম করি, বান্দা তো সঙ্গে সঙ্গে আমার উপরে অ্যাকশন নিতে পারে যদি সে ক্ষমতাশালী হয়, আর ক্ষমতাশালী না হলে সে সবর করে। আল্লাহ রাসূল বলেছেন, মনে রেখো, ইয়াকুম ওয়াদ্দাওয়াতুল মাজলুম, তোমরা মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। যখনই মজলুম দীর্ঘনিঃশ্বাস ফেলে, তখনই আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অতএব হে মানুষ, আল্লাহর উপরে আল্লাহর মনে ক্রোধকে ত্বরান্বিত করার চেষ্টা করবে না। আজকে পত্রিকা দেখেন কি অবস্থা দেশের। আগে তো খুন হলে মামলা টামলা হইত, এখন আর মামলা হওয়ার সুযোগ নাই, গুম। কোথায় কে মেরেছে, কোথায় মরেছে, কোনই খবর নাই। কি হচ্ছে দেশ শেষ হয়ে গেল। নারী নির্যাতন এত বেশি বেড়েছে গত এক বছরে যে ইতিপূর্বে সব রেকর্ড ব্রেক করে গেছে। অথচ সর্বত্র নারীর শাসন চলছে, বিগত ২০-২২ বছর ধরে এদেশে নারীর শাসন চলছে, অথচ নারী নির্যাতন রেকর্ড ছাড়িয়ে গেছে। মা বোনদের উপরে জুলুম করলে সেদেশে আল্লাহর রহমত কখনই আসে না মনে রাখবেন। আল্লাহ রসুলের জীবনে সারা জীবন এর বিরুদ্ধে কথা বলেছেন, আরব দেশের নারী নির্যাতনের বিরুদ্ধে। এমনকি মৃত্যুর সময় তার জীবনের শেষ বাক্য মুখ দিয়ে বের হয়েছিল, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত আসসালাত, খবরদার সালাত সম্পর্কে তোমার খেয়াল রাখবে, সালাত যেন তোমরা ছেড়ে দিও না। এবং তোমাদের ডান হাত যাদের মালিকানা লাভ করেছে, অর্থাৎ তোমাদের স্ত্রীদের উপরে, নারী যাত্রীর উপরে রহম করো, খবরদার যেন তাদের মনে কষ্ট দিও না। আর আমরা করছি কি, যত্রতত্র দুর্বল জাতি হিসেবে নারী নির্যাতিত হচ্ছে, আর আমরা নির্যাতকরা সল্লাসে ঘুরে বেড়াচ্ছি বুক ফুলিয়ে, একবার ভাবি না ওই নারীর গর্ভ থেকে আমার জন্ম, ওই নারী আমার মা, ওই নারী আমার বোন, ওই নারী আমার ভাবি, ওই নারী আমার চাচি, ওই নারী আমার খালা, ওই নারী আমার দাদি, ওই নারী আমার নানি, ওই নারী ছিল বলেই আমি দুনিয়া এসেছি, নারীর গর্ভ থেকে নবী রসুলদের জন্ম হয়েছে, আর আমি সে নারী বা নির্যাতন করি, কত অমানুষ আমি। ইব্রাহিম পর্যন্ত তার পিতাকে, পিতা সম্পর্কে সে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, ইতিহাস চমকিত হয়ে যায়। ইব্রাহিম জানতেন তার বাপ কাফের, এরপরও তিনি বলছেন অকফর লিয়াবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, ইয়া আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, কারণ সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। পিতার প্রতি সন্তানের এই শ্রদ্ধাবোধ থাকায় স্বাভাবিক, যদিও ইব্রাহিমকে আল্লাহ, ইব্রাহিম বাপকে আল্লাহ ক্ষমা করেননি, কিন্তু ইব্রাহিম তার পিতৃত্বের, তার সন্তান হিসেবে পিতার প্রতি হক আদায় করতে ছাড়েননি। আল্লাহ রসুল বলছেন সাখাতুল ওয়ালিদ সাখাতুর রব, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, রেজাল ওয়ালাদে রেজার রব, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মনে রেখো ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত তোমাদের মায়েদের পায়ের তলে অবস্থান করছে, হে সন্তান মার পূর্তি কখনই কখনই কষ্টদায়ক আচরণ করো না। উফ যদি কখনো তোমার বাপ মা বলে বুড়ো বাসায় এসে, তাহলে তুমি জান্নাত হারিয়ে ফেললে। ফলে তাকুল্লামা উফ ওয়ালা তানহারহুমা অকুল্লহমা কলম মারুফা, এটাও একটা জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের প্রতি মানুষের জুলুম যদি কেউ করি আমরা, তাহলে মেডিসিন আল্লাহ রসুল বলে দিচ্ছেন, ফলে এত হাল্লাল হো মিন হো লিয়ম, ওই দিনেই তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, তোমার জুলুমের এই অবস্থা থেকে নিজেকে খালি করে নাও। কবলাল এতিয়মুল্লা দিনার বলা দিরহাম, সেদিন আসার আগে যেদিন রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা তোমার কোনো কাজে লাগবে না, হে বান্দা সাবধান হয়ে যাও। অতএব বান্দার প্রতি বান্দার জুলুম, আল্লাহর প্রতি বান্দার জুলুম, সকল প্রকার জুলুম থেকে যদি নিষ্কৃতি নিয়ে আমরা দুনিয়াতে বিদায় হতে পারি, তাহলে আমরা আখেরাতে মুক্তির আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে জুলুম থেকে মুক্তি দানের তৌফিক দান করুন, আমাদেরকে সবাইকে জুলুম থেকে মুক্ত হয়ে যতদূর সম্ভব নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।